শেষ রত্ন ও গো মা শেখ হাসিনা, বিধি যেন দিয়েছে তোমায় বঙ্গবন্ধু আত্মশক্তির ঠিকানা। দেশ রত্ন ও গো মা শেখ হাসিনা, বিধি যেন দিয়েছে তোমায় বঙ্গবন্ধু আত্মশক্তির ঠিকানা। আধুনিক বাংলার মাগো তুমি তো রূপকার, বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাঙালির অহংকার। আধুনিক বাংলার মাগো তুমি তো রূপকার, বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাঙালির অহংকার। সংগ্রামী জীবন সাহসী বাংলা মা, সংগ্রাম করে বেঁচে থাকা তুমি সেই ঠিকানা। দেশ রত্ন ও গো মা শেখ হাসিনা, বিধি যেন দিয়েছে তোমায় বঙ্গবন্ধু আত্মশক্তির ঠিকানা। শান্তির আলোক বত্তিকা তুমি সততার শীর্ষে, এগিয়ে চলা বাংলা আজ রোল মডেল এই বিশ্বে। শান্তির আলোক বত্তিকা তুমি সততার শীর্ষে, এগিয়ে চলা বাংলা আজ রোল মডেল এই বিশ্বে। বিশ্ব নেত্রী তুমি মানবতারই মা, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তুমি সেই ঠিকানা। দেশ রত্ন ও গো মা শেখ হাসিনা, বিধি যেন দিয়েছে তোমায় বঙ্গবন্ধু আত্মশক্তির ঠিকানা। সাফল্যের গৌরবে তুমি অপূর্ব এক কাজ, অবাক করেছো বিশ্বকে আমরাও পারি আজ। সাফল্যের গৌরবে তুমি অপূর্ব এক কাজ, অবাক করেছো বিশ্বকে আমরাও পারি আজ। বঙ্গবন্ধুর কন্যা নেই তোমার উপমা, সোনার বাংলা গর্ব শেখ হাসিনাই ঠিকানা। দেশ রত্ন ও গো মা শেখ হাসিনা, বিধি যেন দিয়েছে তোমায় বঙ্গবন্ধু আত্মশক্তির ঠিকানা।